আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আলোচনা শুরু করেছিলাম যে এমন কিছু কর্ম, এমন কিছু কাজ আছে যেগুলো করলে পরে মানুষের আমল ধ্বংস হয়ে যায়, যে আমল আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়েছিল এবং তার আমল নামায় জমা ছিল, সেই জমা আমলও ধ্বংস হয়ে যাবে যদি সেই কাজ করা হয়। তার মধ্যে কিছু আগে বলেছি, আজকে হচ্ছে শিরিক। প্রথমত শিরিক কাকে বলে? শিরিক মানে হচ্ছে শরিক করা। আল্লাহ তালার যে তিনটে তৌহিদ আছে, তৌহিদ তিনটে আছে, তৌহিদুল উলুহিয়া, তৌহিদুর রুবুবিয়া, তৌহিদুল আসমা ওয়া সিফাত, এই তিনটে তৌহিদে যদি কোনো কিছুকে আল্লাহর শরিক করা হয় তাহলে শিরিক হয়ে যায়। আর এর উদাহরণ বহু আছে, শিরকের উদাহরণ বহু আছে। আমরা জানি আমাদের দেশে প্রচলিত যে মূর্তি পূজা, মাজার পূজা বা মানুষ পূজা বা অন্য কিছু সৃষ্টি পূজা, পূজা আকারে যেগুলো আছে, আল্লাহ ছাড়া অন্যের যে কোনো আনুগত্য বা কি বলে যেটা, এই আনুগত্য হয় যে আনুগত্যে ইবাদত হয় সেটা হচ্ছে তাগুত, তাগুতের পূজা ইত্যাদি। তো এই শিরিক এক প্রকার কুফরি, যে মুশরিক সে কাফের, কারণ যে মুশরিক হয় সে আল্লাহর নির্দেশ মানে না। আল্লাহ বলেছেন তোমরা শিরিক করো না, তাই না? সেই নির্দেশ অমান্য করার কারণে সে কাফের হয়ে যায়। তবুও কাফের এবং মুশরিকের মাঝে পার্থক্য আছে, আবার সব কাফের সমান না। কাফের আলোচনা আগে করেছি, কাফের আছে যে মোটেই কিছু বিশ্বাস করে না, যেমন নাস্তিক, সেও কাফের। আর মনে করুন ইসলামের সব কিছু মানে কিন্তু একটা, যেমন তকদির অস্বীকার করলো, সেও কাফের কি না? তো বাকিগুলোকে মানে, আল্লাহকেও মানে কিন্তু তকদির অস্বীকার করলো, সেও কাফের। দুটো কাফের কি সমান? না, অনেক পার্থক্য আছে। একজন আল্লাহকে মোটেই বিশ্বাস করে না আর একজন আল্লাহকে বিশ্বাস করে কিন্তু শরীয়তের একটা জিনিসকে অস্বীকার করে, তাহলে নিশ্চয়ই দুটোর মধ্যে তারতম্য আছে। তেমনি শিরিক, শিরিক মুশরিক আসলে যে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু অন্যের ইবাদত করে তার শরিক করে, তাহলে এটা কুফরি হল, মানে পুরো ওই যে একদম নাস্তিক টাইপের কাফের তার থেকে হালকা। সৃষ্টিকর্তার প্রতি ইমান রেখে তার কর্মে, ইবাদতে বা নাম ও গুণাবলিতে কোনো প্রকার শিরিক করলে সমস্ত আমল পণ্ড হয়ে যায়। তখন যথেষ্ট হয় না শুধু এই বিশ্বাস যে আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের খালেক, মালেক, প্রতিপালক, রব, তিনি বিশ্বজাহান সৃষ্টি করেছেন, তিনি বৃষ্টি বর্ষণ করেন, ফল ফসল দান করেন ইত্যাদি। আল্লাহ তাআলা যখন নবীকে পাঠালেন মক্কায়, মক্কার লোকেরা কুরাইশরা আল্লাহকে বিশ্বাস করত? আল্লাহকে বিশ্বাস করত কিন্তু তারা মূর্তি পূজা করত। যদি জিজ্ঞেস করা হতো যে কে আকাশ, আকাশ বাতাস কে সৃষ্টি করেছে, কে আসমান জমিন সৃষ্টি করেছে, তাহলে কি বলতো? আল্লাহ। এমনকি যখন বড় বিপদে পড়তো তারা, তখন এখলাসের সাথে কাকে ডাকত? আল্লাহকে ডাকত। কিন্তু তারা মুসলমান ছিল না, তাদেরকে কি বলা হলো? ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ইবাদতগুলো রয়েছে, ইবাদত বন্ধ করে একমাত্র ইবাদতের যে যোগ্য সত্যপক্ষে যিনি ইলাহ, সত্যি ইলাহ, সেই ইলাহের ইবাদত কর। তাহলে আল্লাহকে শুধু বিশ্বাস করা, খালেক মালিক রুজি দাতা রূপে বিশ্বাস করা যথেষ্ট নয়, যতক্ষণ না সে তৌহিদুল উলুহিয়াতে পুরোপুরি ইমান দেখেছে। শিরিক যে আমল পণ্ড করে সে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গাতেই বলেছেন, যেমন সূরা আনআম 88 নম্বর আয়াত, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ও মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ পথ নিজের দাসদের মধ্যে যাকে ইচ্ছা তিনি এ দ্বারা পরিচালিত করেন, তারা যদি অংশী স্থাপন করত বা শিরিক করত তাহলে তাদের কৃতকর্ম নিষ্ফল হতো, পণ্ড হয়ে যেত। আদম থেকে সর্বশেষ নবীর প্রতি একই প্রত্যাদেশ ছিল, তোমরা শিরিক করো না। কোরআনের প্রথম আদেশ কি জানেন? প্রথম কোরআনের প্রথম আদেশ, কোরআন পড়তে পড়তে পড়তে পড়তে প্রথম আদেশ পাবেন, করো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। প্রথম আদেশ হল তোমার রবের, তোমাদের রবের ইবাদত করো। আর প্রথম নিষেধ হল ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, তোমরা আল্লাহর সঙ্গে শরীক করো না। এই আদেশ দিয়ে প্রত্যেক নবীকে পাঠানো হয়েছিল, সমস্ত নবীর একই মানে বাণী ছিল, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ইবাদত ও উপাসনা কাউকে শরীক করো না। আর এই জন্য আমরা পাঁচ ওয়াক্তে নামাজে কি বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তার মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ, একই মানে। আমরা বলিও মুখে পাঁচ ওয়াক্তের নামাজে প্রত্যেক রাকাতে বলি, যে যে কথা না বললে নামাজই হবে না। কিন্তু দুঃখের বিষয় যে আমরা বলি এক করি এক, অথবা বুঝি না, না বুঝে সেই কাজ করি। মূর্তি বা অন্য কিছুর পূজা করো না, মৃত নেক লোকেদের ইবাদত করো না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই। সুতরাং প্রত্যেক নবী সেই প্রত্যাদেশ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। মহান আল্লাহ জানেন নবীরা শিরিক করেন না, করতে পারেন না। নবীরা কি শিরিক করতে পারেন? সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিরিক করতে পারেন? না। তবুও তিনি তার উদ্দেশ্যে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, সূরা জুমার 65 নম্বর আয়াত। তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছিল যে যদি তুমি আল্লাহর অংশে স্থির করো, আল্লাহর সঙ্গে শিরিক করো, তাহলে অবশ্যই তোমার কর্ম নিষ্ফল হয়ে যাবে, পণ্ড হয়ে যাবে, এবং তুমি হবে ক্ষতিগ্রস্তদের শ্রেণীভুক্ত। আল্লাহর নবীর কত আমল, কত বিশাল আমল, তার সেই আমলও কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এই শিরক করার কারণে। এক গ্লাস, এই যে এক বোতল পানি আছে, এই পানিতে যদি এক ফোঁটা পেশাব, এক বিন্দু পেশাব, বা এক গ্লাস দুধে যদি এক বিন্দু মানুষের পেশাব ফেলে দেওয়া হয়, কি হবে? নষ্ট হয়ে যাবে। বলে হুজুর সব বিশ্বাস করি, খালি একটা কিছু করেছি নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, আপনি কত কষ্ট করে উজু করলেন, উজু করার পরে একটু সামান্য ফুস করে হাওয়া বেরিয়ে গেল, নামাজ হবে? হ্যাঁ, আবার উজু করতে হবে। আপনার বিশাল 20 লাখ টাকা, 25-30 লাখ টাকার গাড়ি, ও বাবা, সাংঘাতিক দামি, সবচেয়ে দামি গাড়ি, সেই গাড়িতে সব ঠিকঠাক আছে, কিন্তু একটা চাকার ওই ভল্টিউব বলে যেটা নেই। যদি আপনি এটাকে ছোট কাজ মনে করছেন, তো ছোট মনে করেন ভল্টিউবের মতো, সব আছে, খালি একটা চাকার ভল্টিউবটা নেই, আপনার গাড়িটা চলবে? চলবে না। তাহলে আপনি অনেক আমল করেছেন, অনেক আমল করেছেন, কিন্তু এক জায়গাতে এমন লিক রেখে দিয়েছেন যে আপনার সমস্ত আমলটাই বেকার হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। সুতরাং ইমান ঠিক মতো রাখতে হবে, শিরিক বিহীন ইমান রাখতে হবে। এই জন্য আমরা কি বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা। দেখছেন এখানে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাইয়িবা ঠিকই আছে, কিন্তু আবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, এটা আমরা তাকিদের সাথে বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা, একমাত্র, ওয়াহদা মানে একমাত্র। আবার তার তাকিদে বলি লা শারীকালা, তার কোন শরীক নেই। ইয়া আল্লাহ, কত ভাবে আমরা আল্লাহকে শরীকবিহীন করি, শরীকহীন করি, কিন্তু নবী যদি করে, নবী এত আমল থাকা সত্ত্বেও যদি নবী শিরিক করেন, তাহলে নবীর আমলও বরবাদ হয়ে যাবে। তাহলে আমি আপনি কে? আমার আপনার আমল কিভাবে নষ্ট হতে পারে, কত সহজে নষ্ট হতে পারে, তা খেয়াল করতে পারেন। মহান আল্লাহ মুশরিকদের আমল সম্বন্ধে বলেছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা, সূরা ফুরকান 23 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে যে মুশরিকরা তো অনেক আমল করে, তাই না? মুশরিকরা অনেক ভালো, কোটি কোটি টাকা দান করে, কোথাও হাসপাতাল বানায়, কোথায় কি করে, কোথায় কি, বহু বড় বড় বিজ্ঞানী বহু উপকার করেছে মানুষের, যেগুলো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করলে কি হতো, বিশাল সওয়াব হতো। কিন্তু সমস্যা হচ্ছে কি, ওরা হচ্ছে মুশরিক। আর এই মুশরিক হওয়ার কারণে আল্লাহ বলছেন, আমি ওদের কৃত কর্মগুলির প্রতি অভিমুখ করে সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণা, বিক্ষিপ্ত ধূলিকণা স্বরূপ নিষ্ফল করে দেব, সব উড়ে যাবে। কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না, সেই আমল এত বড় বড় আমল কোনো কাজে দেবে না কেয়ামতের মাঠে। চলুন আর একটা আমল, ওই শিরিকের পর্যায়ে ভুক্ত কিন্তু বড় শিরিক না, ছোট শিরিক, সেটা কি? পুরো শিরিক না, সেটা ছোট শিরিক। আর সেই শিরিকটা বেশিরভাগ তৌহিদবাদীও করতে পারে, সেই শিরিকটা তৌহিদবাদীও করতে পারে, সেটা কি? যেটাকে বলা হয় রিয়া। রিয়া, এই রিয়ার প্রেম যখন আপনার মনে আসবে, বাস রিয়ার প্রেম যখন আপনার মনে আসবে, তখন আল্লাহর প্রেম কি হয়ে যাবে? আপনার কাছ থেকে সরে যাবে। রিয়া মানে হচ্ছে কোনো এমন কাজ করা যেটা আপনি আল্লাহর জন্য করছেন, কিন্তু আপনার ভিতরে রিয়ার ভালোবাসা আছে, তার মানে আপনি লোককে দেখাবার জন্য করছেন, আর না হয় লোকের কাছে সুনাম নেওয়ার জন্য করছেন, সুখ্যাতি অর্জনের জন্য করছেন, না হয় দুনিয়ার মাল সম্পদ টাকা কড়ি কামানোর জন্য করছেন, তাহলে সেই আমল আপনার বরবাদ হয়ে যাবে যে আমলে রিয়া থাকবে, কিন্তু অন্যান্য আমল ঠিক থাকবে যে আমলে আপনার রিয়া নেই। আপনি মুশরিক হচ্ছেন না, কিন্তু যে আমলে আপনি রিয়া ঢুকিয়েছেন, রিয়ার প্রেমকে প্রাধান্য দিয়েছেন, রিয়া বেগম ঢুকে বসে আছে, সেখানে সেই আমলটা আপনার কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আল্লাহ সন্তুষ্টি ছাড়া লোককে দেখানোর জন্য নেক আমল করা, অর্থোপার্জন বা অন্য কোনো উদ্দেশ্যে সৎকর্ম করা, গদি লাভের জন্য করা, কিংবা নিজের পজিশন বাড়ানোর জন্য করা, রিয়ার ফলে আমলকারীর আমল ধ্বংস হয়ে যায়, তবে তার অন্য সকল আমল ধ্বংস হয় না, বরং যেটাতে রিয়া ঢোকে সেটাই ধ্বংস হয়। শুধু সেই আমল যাতে রিয়া অনুপ্রবেশ করে, কারণ তাও এক প্রকার শিরিক। মহান আল্লাহ বলেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া আন-নাস। অনেক মানুষ দান করে, দান করে সে দানকে নষ্ট করা হয়। কিভাবে নষ্ট করা হয়? খোঁটা দিয়ে। খোঁটা দিলে কি হয়ে যায়? আপনার সওয়াব বরবাদ হয়ে যায়। দান করে দিয়েছি বললে খোঁটা দিলে আপনার সেই দান বরবাদ হয়ে যায়। কার মতো বরবাদ হয়ে যায়? কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া আন-নাস, যেমন লোক দেখানি যারা দান করে, লোককে দেখানোর জন্য দান করে। হ্যাঁ, আমি যদি এই দানটা করি লোকে আমাকে ভোট দেবে, আমি যদি এই দানটা করি তাহলে লোকে আমাকে নেতা বানাবে, আমি যদি এই দানটা করি তাহলে আমার পজিশন বাড়বে, ইত্যাদি ইত্যাদি লোককে দেখানোর জন্য যে কেউ দান করে, আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য না থাকে তো তার যে অবস্থা হবে, সূরা বাকারা 264 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে তাদের দান নষ্ট হয়ে যাবে। যেহেতু আল্লাহ বলছেন, হে ইমানদাররা, দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে নষ্ট করে দিও না, ওই লোকের মতো যে নিজের ধন লোক দেখানোর জন্য ব্যয় করে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال الله تعالى انا اغنى الشركاء عن الشرك من عمل عملا اشرك فيه معي غيري تركته وشركه। আল্লাহ তাআলা বলেছেন, দেখেন আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, এটা কি হাদিস বলা হয়? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু কোরআনের আয়াত নয়, কি হাদিস বলা হয় এটাকে? হাদিসে কুদসি, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেন, কিন্তু ভাষাটা কার? নবীর ভাষা, কোরআনের ভাষা নয়, আল্লাহর ভাষা নয়। তো সেই ক্ষেত্রে সেটাকে হাদিসে কুদসি বলা হয়। মহান আল্লাহ বলেন, আমি সমস্ত অংশীদারের চাইতে অংশীদারী বা শিরিক থেকে অধিক অমুখাপেক্ষী। কেউ যদি এমন কাজ করে যাতে সে আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করে, তাহলে আমি তাকে তার অংশীদারী বা শিরিক সহ বর্জন করব, খালাস, তার সমস্ত আমল আমি নষ্ট করব, যা তুমি শিরিক নিয়ে যা করবে করো। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। অন্য এক হাদিসে আছে, আল্লাহ আজ্জাল বলেন, আনা খাইরুস শুরাকা মানে আমিল আলী আমানা আশরাকা ফিহি গাইরি ফানা বারিয়্যুন মিনহু ওয়া হুয়া লিল্লাযী আশরাক। আমি সকল অংশীদার অপেক্ষা অধিক শিরিক বা অংশীদারী হতে বেপরোয়া। অতএব যে ব্যক্তি আমার জন্য কোন এমন আমল করবে যাতে সে আমি ভিন্ন অন্য কাউকে অংশী করবে, শরিক করবে, আমি তার থেকে সম্পর্কহীন, আমি সেই ব্যক্তি থেকে সম্পর্কহীন হয়ে যাব, আর সে আমল তার জন্য হবে যাকে সে শরিক করেছে, যাকে শরিক করেছে তার জন্য আমলটা হবে। আর এই ব্যাপারে আপনারা জানেন নিয়তের ব্যাপারটা, কারণ রিয়া কোথায় হয়? নিয়ত, লোক দেখানি করলেই কিন্তু রিয়া হয় না। আপনি দেখিয়ে দান করলেন 5,000 টাকা, রিয়া হবে? যতক্ষণ না আপনার মনে রিয়ায় স্থান পেয়েছে, আপনি নামাজ পড়ছেন, এটা কি রিয়া? না, লোকের মাঝেই তো নামাজ পড়া হয়, তাই না? তো এটা রিয়া না, রিয়া যখন আপনার মনে স্থান পাবে যে আমি দেখাচ্ছি, হুজুরকে দেখাচ্ছি, তখনই রিয়া হবে, তাই না? তো নিয়ত আপনারা জানেন, ইন্নামাল আমাল বিন নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল। সুতরাং যে হিজরত করার হাদিস, এটা বুখারী শরীফের প্রথম হাদিস, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে, ঠিক আছে, হিজরতের লাভ আছে। আর যে ব্যক্তি কোন দুনিয়ার স্বার্থে হিজরত করবে, কিংবা কোন মহিলাকে, হাদিসে আছে কোন মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করবে, তার মানে ওই সময়ে হাদিসটা হয়েছিল যে সময়ে এক ব্যক্তি মক্কা থেকে এক মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করেছিল, তাহলে সে যে উদ্দেশ্যে হিজরত করেছে তার হিজরত তারই উদ্দেশ্যে হবে, আল্লাহর উদ্দেশ্যে হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, না খাফ মা খাফ আলাইকুম শিরকাল আসগার, তোমাদের উপর আমার সবচেয়ে অধিক যে জিনিসের ভয় হয় তা হল ছোট শিরিক। সাহাবাগণ প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, ছোট শিরিক কি জিনিস? উত্তরে তিনি বললেন, আর রিয়া। ইয়াকুলুল্লাহ আজওয়াজাল লাহুম ইয়াউমাল কিয়ামা ইযা জুজিয়া আন-নাসু বিআমালিহিম ইযহাবু ইলাল লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা। তার মানে সেটা হচ্ছে রিয়া। আল্লাহ কিয়ামতের দিনে, আল্লাহ আজওয়াজাল কিয়ামতের দিনে লোকেদের আমল সমূহের বদলা দান করবেন, তখন সকলের উদ্দেশ্যে বলবেন, শোন, তোমরা তাদের নিকট যাও যাদেরকে প্রদর্শন করে দুনিয়াতে তোমরা আমল করেছিলে, আমার কাছে তোমাদের আমলের কোনো বদলা নেই, অতঃপর দেখো তাদের নিকট কোনো প্রতিদান পাও কি না। পাবেন নাকি? আছে নাকি সেখানে কারো ক্ষমতা আছে যে কোনো প্রতিদান দেবে? একমাত্র প্রতিদান দাতা কে? আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন মালিকুন দাইয়ান, আল মালিকুদ দাইয়ান, আল্লাহুল মুস্তাআন। আর একথাও আপনারা জানেন, লম্বা হাদিস, ইন্না আউওয়ালান নাসি ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উস্তুশিদ, কিয়ামতের দিন অন্যান্য লোকেদের পূর্বে যে ব্যক্তির, প্রথম যে তিন ব্যক্তির বিচার হবে এবং জাহান্নামে ফেলা হবে, সে কথা আপনারা জানেন। প্রথম হচ্ছে কে? সে শহীদ, শহীদ কে? সে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে, আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, সুতরাং সে তা স্মরণ করবে, অতঃপর আল্লাহ বলবেন, ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ? সে বলবে, আমি তোমার সন্তুষ্টি লাভের জন্য জিহাদ করেছি এবং অবশেষে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এই উদ্দেশ্যে জিহাদ করেছো যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীর পুরুষ, সুতরাং তাই বলা হয়েছে, অতঃপর ফেরেশতাদেরকে আদেশ করা হবে এবং তাকে উবুর করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একদম সুম্মা উমেরা বিহি ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। নম্বর দুই, এমন ব্যক্তি, রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামা ওয়া ক্বারা আল কোরআন, এমন ব্যক্তি যে ইলম শিক্ষা করেছে, আলেম হয়েছে, অপরকে শিক্ষা দিয়েছে বা দিয়েছে, কোরআন পাঠ করেছে, মানে কারি সাহেব হয়েছে, হাফেজ সাহেব হয়েছে, আলেম, কারি, হাফেজ, তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাকে পৃথিবীতে প্রদত্ত তার সকল নিয়ামতের কথা সঠিক স্মরণ করিয়ে দেবেন, তোমাকে এই হয়েছিল, তোমাকে এই দেওয়া হয়েছিল, তোমাকে এই দেওয়া হয়েছিল, তোমাকে তার শেষ নিশ্চয়ই স্মরণ করবে, সেও সবকিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ বলবেন, এই সকল নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছে বলো? তখন সে বলবে, আমি ইলম শিখেছি, অপরকে শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরআন পাঠ করেছি। আল্লাহ বলবেন, কাজাবতা, তুমি মিথ্যা বললে, বরং তুমি এই উদ্দেশ্যে এলেম শিখেছিলে যে যাতে লোকেরা তোমাকে বলে আলেম, শেখ বলে, শেখ, লোকে তোমাদের কি বলে? তোমাকে শেখ বলে, হুজুর বলে, আলেম বলে। আমাদের কিছু হাজি আছে না, মক্কা থেকে হজ করিয়া যায়, কি বলে, মক্কা থেকে হজ করিয়া, মক্কা গিয়ে ধাক্কা খেয়ে হজ করিয়া আসে, লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে, লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে, আর হাজি সাহেব না বললে আবার রাগ হয়, অনেকের রাগ হয়, আমি হাজি লিখলে না কেন, তাই না? এত টাকা খরচ করে হজ করে এলাম, হাজি লিখলে না? তো তুমি নাম নেওয়ার জন্য যদি হজ করেছ তাহলে অবস্থাটা কি হবে শুনে নাও, কি হবে? আলেম হয়েছ, লোকে তোমাকে আলেম বলবে, কারি হয়েছ, লোকে তোমাকে কারি বলবে, কানে আঙুল দিয়ে এমন কেরাত করছে, যে কেরাত সারা বিশ্বের লোক দেখছে, আজকাল তো সারা বিশ্বের লোক দেখছে, কিন্তু কেন করেছ? যাতে লোকেরা তোমাকে কারি বলে, আর দুনিয়াতে তা বলা হয়ে গেছে। দুনিয়াতে বহু সুবহান আল্লাহ পেয়েছ, তাই না? অতঃপর ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে এবং তাকে উবুর করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি হচ্ছে দাতা, দানশীল, দানবীর, যার রুজিকে আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সকল প্রকার ধন দৌলত যাকে প্রদান করেছিলেন তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, সেও সবকিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ প্রশ্ন করবেন, তুমি কি সকল নিয়ামতের বিনিময়ে কি আমল করেছে, তুমি ওই সকল নিয়ামতের বিনিময়ে কি আমল করেছে? তখন সে বলবে, যে সকল রাস্তায় দান করলে তুমি খুশি হও সে সকল রাস্তায় আমি ব্যয় করেছি, প্রত্যেক রাস্তাতে আমি কি করেছি, দান করেছি। আর তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করতে আমি কসুর করিনি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা কাজাবতা, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এই জন্যই দান করেছিলে যাতে লোকে তোমাকে কি বলে, দানবীর, দাতা একজন ছিল বাবু, আর তা বলা হয়ে গেছে। অতঃপর ফেরেশতাবর্গকে হুকুম করা হবে এবং তাকে উবুর করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, বাশশির হাযিহিল উম্মাতা বিসসানা, বাশশির হাযিহিল উম্মাতা বিসসানা ওয়াত তামকিন ফিল বিলাদি ওয়ান নাসরি ওয়ার রিফআতি ফিদ দ্বীন মান ওয়া মান আমিলা মিনহুম বিআমালিল আখিরাতি লিদ-দুনিয়া ফালাইসা লাহু ফিল আখিরাতি নসীব। এই উম্মতকে স্বাচ্ছন্দ্য, সমুন্নতি, দীন সহ উচ্চ মর্যাদা, দেশসমূহে তাদের ক্ষমতা বিস্তার এবং বিজয়ের সুসংবাদ দাও। এই উম্মত পাবে, বিজয় পাবে, বিশ্বে প্রাধান্য পাবে, প্রাধান্য বিস্তার করবে, ইত্যাদি ইত্যাদি, আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে। কিন্তু শুনে নাও, যে ব্যক্তি দুনিয়ার আমল, যে ব্যক্তি দুনিয়া লাভের জন্য পরকালের কর্ম করবে, যে ব্যক্তি দুনিয়া লাভের জন্য পরকালের কর্ম করবে তার জন্য পরকালে প্রাপ্য কোন অংশ থাকবে না। ওই যে আল্লাহ তাআলা সূরা হজের ব্যাপারে বলেছেন না, যে হজ করতে যায় তবু আল্লাহ তাআলা হজে গিয়ে ব্যবসাকে হালাল করেছেন, তাই না? ব্যবসা করা যাবে, হজে গিয়ে ব্যবসা করা যাবে, যাবে না? করা যাবে, কিন্তু নিয়ত কি হতে হবে? মেন নিয়ত হবে হজের, আর দ্বিতীয় নিয়ত যে পারলে যদি কিছু লাভ হয় তো হোক, কিন্তু যাদের মেন নিয়ত হচ্ছে ব্যবসা, আর হজটাকে আপনি বাহন করলেন, হজের জন্য ভিসা নিলেন, হজের জন্য হজ করতে যাচ্ছেন, কিন্তু উদ্দেশ্যটা কি, ব্যবসা, তাহলে হবে? ওখানে আল্লাহ তাআলা বলছেন, ফামিনান নাসি মাই ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা বলে আল্লাহ দুনিয়াতে দাও, দুনিয়াতে দাও, দুনিয়া তাকে দেওয়া হবে, দুনিয়া পাবে, আখিরাতের কোন অংশ তাদের নেই। ওমিনহুম মা ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা। এদের মধ্যে কিছু কিছু লোক আছে যারা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা বলে, দুনিয়াতে মঙ্গল চাই, আখেরাতেও মঙ্গল চাই, দুনিয়ার কাজ করার সময়েও আখেরাতের মঙ্গল কামনা করতে হবে, আখেরাতের কাজ করার সময়েও যদি দুনিয়া আসে তবু আসল উদ্দেশ্য কি হতে হবে, আখেরাতের মঙ্গল। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তাকে উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, আল্লাহ তাআলা বলছেন যে তারা যে উপার্জন করবে তাদের অংশ তাদেরকে প্রাপ্য দেওয়া হবে। আর মহান আল্লাহ বলেছেন পরিষ্কারভাবে অন্য এক আয়াতে আছে, সূরা হুদের 16 নম্বর আয়াতে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউখাসুন। যারা শুধু পার্থিব জীবন ও তার সৌন্দর্য কামনা করে, আমি তাদেরকে তাদের কৃত কর্মসমূহ বা এর ফল পৃথিবীতেই পরিপূর্ণরূপে প্রদান করে দেব। নাও দুনিয়া চাইলে দুনিয়া নাও, দুনিয়া নাও। এই জন্য প্রথমে আমরা বহুবার আলোচনায় বলেছি যে ব্যক্তি দুনিয়া দুনিয়া দুনিয়া করে, খারাপ কাজ করে, তার শাস্তি যে দুনিয়াতে পাবে তা নয়। দুনিয়াতে কি দেওয়া হবে? ঢিল দেওয়া হবে। আর তারা যে কিছু কিছু ভালো কাজ করে, সেই ভালো কাজের বিনিময়ে কোথায় দেওয়া হবে? দুনিয়াতেই দেওয়া হবে। আখেরাতে আজাব ছাড়া তাদের অন্য কিচ্ছু নেই, তা কোনো প্রকারেই তাদের সেখানে তাদের কিছুই কম করা হবে না, তারা যে কাজটা করছে সেই কাজে পুরোপুরি বদলা দুনিয়াতেই পেয়ে যাবে। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আপনারা নিশ্চয়ই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হযরত তোমার বলেছিলেন তাই না, ইয়া রাসূলুল্লাহ, কাফের এই ওই যে পারস্য আর ওরা রয়েছে রোম, এরা কত বড় বড় রাজা, তার রাজার হালে কি সুন্দর তারা রয়েছে, আর আপনার বিছানায় আপনি এমন জায়গায় চাটাই পড়ে শুয়ে আছেন যে আপনার পাঁজরে দাগ পড়ে যাচ্ছে ইয়া রাসূল আল্লাহ। তখন কি বললেন যে উলাইকা, তারা হচ্ছে এমন জাতি, আজহাবাত হায়াত কি বলে আজহাব তুম কি হায় কি বলে নেক আমল, তোমাদের নেক আমল দুনিয়ার বুকে তোমরা কি করে ফেলেছ, খেয়ে ফেলেছ। তার মানে তাদের যারা যে ভালো কাজ করছে দুনিয়াতে তাদেরকে দেওয়া হচ্ছে, আর আমাদের জন্য কি আছে, আখেরাতে আছে। আল্লাহু আকবার। সুতরাং আমাদের জন্য আখেরাতে আছে, উলাইকাল লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, ওরা হচ্ছে এমন লোক তাদের জন্য পরকালে জাহান্নাম ছাড়া আর কিছুই নেই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, আর তারা যা কিছু করেছে তা সবই পরকালে নিষ্ফল হবে, বেকার হবে, পণ্ড হবে। ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, এবং তা নিরর্থক হবে যা তারা করছে, যে কোনো কাজ তাদের নিরর্থক হবে। দুনিয়াতে সার্থক হলো, দুনিয়াতে বহু কিছু করলো, ধানায় ফানায় যাই হোক কিছু করলো, মানুষের উপকার করলো ইত্যাদি ইত্যাদি। দেখবেন বহু মানুষ চারিত্রিকভাবে অনেক ভালো, মুসলমানদেরও উপকার করে তাই না, মুসলিমদেরও উপকার করে, নিজের মা বাপের খেদমত করে ইত্যাদি ইত্যাদি, আত্মীয়তার বন্ধন ভালো বজায় রাখে, এবং মানুষের যে বিশাল বিশাল মানে উপকার করে সত্যিই উল্লেখযোগ্য। কিন্তু এই বিনিময় কোথায় পেয়ে যাবে, দুনিয়াতেই পেয়ে যাবে, আর আখেরাতে তাদের কোনো নসিব থাকবে না, সমস্ত আমল আখেরাতে পণ্ড হয়ে যাবে। তো মোট কথা এইভাবে আমাদের আলোচনা চলতে থাকবে, আর সেটা হচ্ছে যে আমল ধ্বংসকারী কর্ম, তার মধ্যে আজকে মোটামুটি নিলাম সেটা হচ্ছে শিরিক। শিরিক করলে পরে সঙ্গে সঙ্গে আপনার ওই যে উজু করার পরে হাওয়া বের হওয়ার মতো আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, কোনো কাজে দেবে না। যদি আপনি নামাজ রোজা সবকিছু করছেন কিন্তু শিরিক করছেন, সব কিছু করছেন, মাজারে যাচ্ছেন, সব কিছু করলেন কিন্তু আপনার সন্তান চাওয়ার জন্য আপনি গেলেন কোনো দরবারে গিয়ে আপনি সন্তান চাইলেন, কোনো দরবারে গিয়ে নজর মানলেন, নিয়াজ মানলেন ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত শিরিকগুলো চলমান রয়েছে, কাউকে গিয়ে সিজদা করলেন ইত্যাদি, এবং আরো বহু শিরিক আছে, বহু রকমের শিরিক আছে। অনেকে বলে আপনারা শুধু এই শিরিকগুলোই দেখতে পান, মাজারের শিরিক দেখতে পান আর রাজনীতির শিরিকগুলো দেখতে পান না, রাজনীতির শিরিকও আছে। যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতাবান বলে কেউ বিশ্বাস করে তো শিরিক হবে তাই না। তো মোট কথা হচ্ছে যেভাবেই হোক শিরিক যদি কেউ করে তার আমল পণ্ড হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন যেন আমাদের আমল পণ্ড এই শিরিক করা অবস্থায় বা অন্য যে কোনো অবস্থায় না হয়ে যায়। আমরা যে আমল করছি সে আমলকে ধরে রাখতে সক্ষম হই, কারণ আমল করলেই হয় না, আমলকে বাঁচিয়ে রাখা, তা অর্থ অনেকে উপার্জন করে কিন্তু অর্থ সবাই ধরে রাখতে পারে না। অর্থ উপার্জন করাও বুদ্ধিমত্তার কাজ, কিন্তু সবচেয়ে বড় বুদ্ধিমত্তার কাজ হল অর্থ যাতে অপচয় না হয়, নষ্ট না হয়। তো আমাদেরকে আমলের ব্যাপারেও সেরকম সতর্ক হতে হবে। যেমন চাষিরা কত সুন্দর করে ফসল ফলায়, কত সুন্দর গাছ হয়, তারপরে ফল ফলে, ফসল ফলে, কিন্তু যদি ঘেরা বেড়া দিয়ে তাকে যত্ন না করে তাহলে অবস্থাটা কি হয়, ছাগলে গরুতে খেয়ে যায়। তো এইরকম অবস্থা আমাদেরও হবে যদি আমরা আমল করি এবং খেয়াল না রাখি যে কোন দিকে আমাদের হাওয়া বের হচ্ছে আর কোন দিকে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ربنا إننا نعوذ بك من أن نشرك بك شيئا ونحن نعلم ونستغفرك لما لا نعلم. الله تعالى আমাদেরকে তৌফিক দিন। اللهم آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।